আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে, হয়তো আল্লাহ বিজয় অথবা তাহার নিকটতে এমন কিছু দিবেন যাতে তাহারা তাহাদের অন্তরে যা গোপন রাখিয়াছিল তজন্য অনুতপ্ত হইবে। وَيَقُولُ الَّذِينَ آمَنُوا أَهَؤُلَاءِ الَّذِينَ أَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ إِنَّهُمْ لَمَعَكُمْ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَأَصْبَحُوا خَاسِرِينَ এবং মুমিনগণ বলিবে, ইহারাই কি তাহারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করিয়াছিল যে তাহারা তোমাদের সঙ্গেই আছে, তাদের কাজ নিষ্ফল হইয়াছে ফলে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে। فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেহ দীন হইতে ফিরিয়া গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবে। তাহারা মুমিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হইবে। তাহারা আল্লাহর পথে জিহাদ করিবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করিবে না। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون তোমাদের বন্ধু তো আল্লাহ, তাহার রাসূল ও মুমিনগণ যারা বিনীত হইয়া সালাত কায়েম করে ও যাকাত দেয়। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ কেহ আল্লাহ তাহার রাসূল এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করিলে আল্লাহর দলই তো বিজয়ী হইবে। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ واتقوا الله ان كنتم مؤمنين হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্যে যাহারা তোমাদের দিনকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তু রূপে গ্রহণ করে তাহাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না, এবং যদি তোমরা মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তারা উহাকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তু রূপে গ্রহণ করে, ইহা এই হেতু যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নাই। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ هَلْ تَنقِمُونَ مِنَّا إِلَّا أَن آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ مِن قَبْلُ وَأَنَّ أَكْثَرَكُمْ فَاسِقُونَ বলো, হে কিতাবীগণ,

من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون. তাহারা যদি তাওরাত, ইঞ্জিল ও তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রতিষ্ঠিত করিত, তাহা হইলে তাহারা তাহাদের উপর ও পদতল হইতে আহার্য লাভ করিত। তাহাদের মধ্যে একদল রইয়াছে যাহারা মধ্যপন্থী, কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে তাহা নিকৃষ্ট। أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তাহা প্রচার করো, যদি না করো তবে তো তুমি তাহার বার্তা প্রচার করিলে না। আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করিবেন, নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لَسْتُمْ عَلَى شَيْءٍ حَتَّى تُقِيمُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُمْ مَا أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ. বলো, হে কিতাবীগণ, তাওরাত, ইঞ্জিল ও যাহা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তোমরা তাহা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নাই। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয়েছে তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসী বর্ধিত করিবে, সুতরাং তুমি কাফির সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না। إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَى مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ. مُؤْمِنُونَ يَهُودِيون صَابِئُون وَكْرِسْتِيَانُ গণের মধ্যে কেহ আল্লাহ ও আখিরাতে ইমান আনিলে এবং সৎকাজ করিলে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। لقد اخذنا ميثاق بني اسرائيل وارسلنا اليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون. আমি বনি ইসরায়েলের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম ও তাহাদের নিকট রাসুল প্রেরণ করিয়াছিলাম, যখনই কোন রাসুল তাহাদের নিকট এমন কিছু আনে যা তাহাদের মনঃপুত নয় তখনই তাহারা কতককে মিথ্যাবাদী বলে ও কতককে হত্যা করে। وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَصَمُّوا كَثِيرٌ مِّنْهُمْ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ. তাহারা মনে করিয়াছিল তাহাদের কোনো শাস্তি হইবে না, ফলে তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল, অতঃপর আল্লাহ তাহাদের প্রতি ক্ষমাশীল হইয়াছিলেন। পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়াছিল, তাহারা যাহা করে আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار যাহারা বলে আল্লাহই মরিয়াম তনে মসি তাহারা তো কুফরি করিয়াছে অথচ মসি বলিয়াছিল হে বনি ইসরায়েল তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো কেউ আল্লাহর শরীক করিলে আল্লাহ তাহার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস জাহান্নাম জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا إِلَٰهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ جَهَرَا بَلَي اللَّهَ تُو تِينَرْ مُدْدْيَاكْ جَنْ تَهَرَا تُو كُفْرِ كُرِيَا چَئِ جُدِيو اَكْ إِلَهَ بَتِتُو অন্য কোনো ইলাহ নাই তাহারা যাহা বলে তাহা হইতে নিবৃত্ত না হইলে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হইবে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গাফুরুর রাহিম তবে কি তাহারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবে না ও তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না আল্লাহ তো ক্ষমাশীল ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون مريم تنوي موسيتو كبول একজন রাসূল তার পূর্বে বহু রাসূলগত হয়েছে এবং তাহার মাতা পরম সত্যনিষ্ঠ ছিল তারা উভয়ে খাদ্যার করিত দেখো আমি উহাদের জন্য আয়াতসমূহ কিরূপ বিশদভাবে বর্ণনা করি আরো দেখো উহারা কিভাবে সত্য বিমুখ হয় কুল আতাবুদুন মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ ওয়াল্লাহু হুয়াস সামিউল আলীম বলো তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করো তোমাদের ক্ষতি বা উপকার করার কোন ক্ষমতা যাহার নাই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل بلو هي كتابي قال তোমরা তোমাদের দিন সম্বন্ধে অন্যায় বাড়াবাড়ি করিও না এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হইয়াছে অনেককে পথভ্রষ্ট করিয়াছে ও সরল পথ হইতে বিচ্যুত হইয়াছে তাহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না লাইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসান দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম ذلك بما عصوا وكانوا يعتدون بني اسرائيل এর মধ্যে যারা কুফরি করিয়াছিল তারা দাউদ ও মারিয়াম তনয় কর্তৃক অভিশপ্ত হইয়াছিল ইহা এই হেতু যে তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী كانوا لا يتناهون عن منكر فعلوا তারা যেসব গর্হিত কাজ করিত উহা হইতে তাহারা একে অন্যকে বারণ করিত না তাহারা যাহা করিত

واتقوا الله الذي أنتم به مؤمنون الله তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হইতে ভক্ষণ করো এবং ভয় করো আল্লাহকে যাহার প্রতি তোমরা বিশ্বাসী لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامِ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেই সকলের জন্য তিনি তোমাদেরকে দায়ী করিবেন অতঃপর ইহার কাপ্পারা দর্জন দরিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান যা তোমরা তোমাদের পরিজনের খাইতে দাও অথবা তাদেরকে বস্ত্র দান কিংবা একজন দাস মুক্তি এবং যাহার সামর্থ্য নাই তাহার জন্য তিন দিন সিয়াম পালন তোমরা শপথ করিলে ইহাই তোমাদের শপথের কাপ্পারা তোমরা তোমাদের শপথ রক্ষা করিও এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي مومنগণ মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক সর ভিন্ন বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা উহা বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হইতে পারো ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চায় তবে কি তোমরা নিবৃত্ত হইবে না فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরাইয়া নাও তবে জানিয়া রাখো স্পষ্ট প্রচারই আমার রাসূলের কর্তব্য ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين جهر إيمان عنه وشتكرم كره তাহারা পূর্বে যা ভক্ষণ করিয়াছে তজ্জন্য তাহাদের কোনো গুনাহ নাই যদি তাহারা সাবধান হয় এবং ঈমান আনে ও সৎকর্ম করে সাবধান হয় ও বিশ্বাস করে পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে এবং আল্লাহ সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم